রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও ইমানের একটা অংশ। আর আল হায়া ও সোহবাতু মিনাল ইমান, লজ্জাশীলতা ইমানের একটা অংশ। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামিল হায়া, প্রত্যেক দিনের চরিত্রতা আছে, চরিত্র আছে, আর ইসলামের চরিত্র হলো লজ্জাশীলতা। আল হায়া ওয়াল ইমান কুরিনা জামিআ, ইমান আর লজ্জাশীলতা একসঙ্গে জড়িত, একসঙ্গে লেগে থাকে। যখন একটা সরে যায় আর একটা সরে যায়, কারণ লজ্জা সরে গেলে ইমান সরে যায় আর ইমান সরে গেলে লজ্জা সরে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল ফাকসু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যার মধ্যে অস্থিরতা থাকবে সে সেই জিনিসকে নষ্ট করে ফেলবে, খারাপ করে ফেলবে, আর লজ্জাশীলতা যে জিনিসের ভিতরে থাকবে সেই জিনিসকে লজ্জাশীলতা সৌন্দর্য মণ্ডিত সুন্দর করে তুলবে। লজ্জা হলো এমন জিনিস, সুতরাং যদি লজ্জাশীলতা আপনার মধ্যে থাকে আপনি কোনো মহিলাকে উত্তপ্ত করতে যাবেন না। বেহায়া যদি হয় আলাদা কথা, কিন্তু কোনো মুমিন বেহায়া হয় না। তারপরে স্পর্শ করার কথা বলা হয়েছে, অনেক পুরুষ মহিলার সঙ্গে মোশাফারাত করে, আত্মীয় স্বজন হলে, আত্মীয় স্বজন হলেও এমন কিছু আত্মীয় স্বজন আছে যার সঙ্গে বিবাহ হালাল, তার সঙ্গে পর্দা করা ওয়াজিব, তাকে স্পর্শ করা হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো মাথায় সুই বা সূচ দিয়ে, লোহা সূচ দিয়ে গাঁথা হয়, তবুও সেই গাঁথাটা কোন মহিলা, অবৈধ মহিলার স্পর্শ থেকে বেশি উত্তম। তার সঙ্গে মোশাফা করবেন, তার গায়ে গা লাগাবেন বাসে ট্রেনে ইত্যাদিতে, হ্যাঁ অনেকে তো বদমাশি করে লাগায়, তাই না? এই এটাও একটা ইউটিজিং, এটাও এক প্রকার ইউটিজিং, কথা বললেন না কিন্তু গায়ে গা লাগিয়ে দিলেন, তার সঙ্গে মজা নিলেন বাসে ট্রেনে, এগুলো বলার লজ্জাশীলতার কথা, অশ্লীল কথা, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। লোহার সুই গেঁথে দেওয়া ভালো, তবে কোন মহিলার গায়ে গায়ে স্পর্শ হওয়া, কোন মহিলার দেহে স্পর্শ করা আপনার জন্য ভালো নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা রাস্তা বলছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা জাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি, সে আমার দলভুক্ত নয় যে পুরুষ কোন মহিলাকে তার স্বামীর জন্য নষ্ট করে দেয়, কিংবা কোন দাসকে তার প্রভুর উপরে নষ্ট করে দেয়। কোন মহিলা সে বেচারি ঘর সংসার করছে আর আপনি পেছন থেকে এসএমএস পাঠাচ্ছেন, কিংবা ইমেল করছেন, কিংবা ফোন লাগাচ্ছেন, কিংবা সরাসরি কথা বলছেন, বলতে বলতে এমন খুশ মন্ত্র দিচ্ছেন যে সেই মহিলা তার স্বামীকে ঘৃণা করছে আর ধীরে ধীরে আপনি তাকে নিজের দিকে আকর্ষণ করছেন, এটা কথা ভালো কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার দলভুক্ত নয়। যে এরকম করে সে আমার দলভুক্ত নয়, অতএব যারা করে তারা যদি নবী উম্মত থাকতে চায় সাবধান হওয়া উচিত। এবার বলছি যুবতী, যুবতীদেরকে সংক্ষেপে যুবতীদের জন্য কথা বলো, যুবতী যারা যারা ইউটিজিং এর শিকার হচ্ছে, সব মেয়েরা যে খারাপ তা নয়, তবে অনেক মেয়ে খারাপ আছে। সব মহিলার জন্যই বলছি ফুল নিও না, কারণ ফুল দিতে হলে, ফুল নিতে হলে ফুল দিতে হবে, বুঝতে পারলেন কথাটা? ফুল নিও না, ফুল নিতে হলে ফুল দিতে হবে। আই লাভ ইউ বলে দিকে ফুল ধরাতে চায়, খবরদার ফুল নিও না, কারণ ফুল নিতে হলে আবার তোমাকে একটা ফুল দিতে হবে। ফুল না দিলেও তোমার হৃদয়কে দিতে হবে, তোমার দেহ দিতে হবে। এমন সময় আসবে যে সময় তুমি তা ওই ডোরে বাধা যাবে, সুতরাং ফুল নিও না, ফুল দিলে, ফুল নিলে ফুল দিতে হয়। আল্লাহ তাআলা তাকে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইহফাযনা ফুরুজাহুন, মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন নিজেদের চক্ষু সংযত করে, অবনত করে। মুমিন মহিলারা তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, তোমাদের মধ্যে যদি হায়া শরম থাকে, লজ্জাশীলতা থাকে, তাহলে চমড়াও চক্ষু অবনত করে নাও। পুরুষরা তোমাদের দিকে তাকাবে না ঠিক, তোমরা পুরুষের দিকে তাকিয়ে থাকলে তাও হবে না। তোমরা চক্ষু অবনত করো, নিজেদের শরম কাহিনী হিফাজত করো। তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না, তোমাদের সৌন্দর্য, তোমাদের দেহের সৌন্দর্য প্রদর্শন করো না। মাথার উপর থেকে চাদর দিয়ে বোরকা দিয়ে ঢেকে ঢেকে নাও, নিজের বক্ষস্থল ঢেকে নাও। আর তারা যেন নিজের সৌন্দর্য নিজের স্বামী ছাড়া অথবা এই এই এই পুরুষ যাদের সঙ্গে বিবাহ হারাম চিরতরে হারাম প্রদর্শন না করে, নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে। প্রদর্শন না করলে পরে দেখবেন যে টিজিং বন্ধ হয়ে যাচ্ছে, হবে না। অথচ ক্যাশমির মহিলা আছে যাদের সম্পর্কে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামবাসী। অবশ্য আমি এখনো দেখিনি, আল্লাহ নবী দেখেননি সেই জাহান্নামবাসী দুই শ্রেণীর মানুষকে। প্রথম শ্রেণীর মানুষ গরুর লেজের মতো চাবি চাবুক থাকবে আর লোককে মেরে বেড়াবে। আর দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর মানুষ হল এক শ্রেণীর মহিলা, যে শ্রেণীর মহিলার গুণ হলো লিবাস পরে থাকবে কিন্তু আসলে উলঙ্গ থাকবে, বারো হাত শাড়ি তবুও মহিলা ল্যাংটা, বারো হাত শাড়ি তবু মহিলা একটা পাতলা শাড়ি পরেছে, ওশিল পায়ের শাড়ি পরে টাইট ফিট পরেছে, সালোয়ার কামিজ পরেছে টাইট ফিট করে, আর প্যান্ট শার্ট পরলে তো, প্যান্ট গেঞ্জি পরলে তো, স্কার্ট ব্লাউজ পরলে তো মা বিবাহিতা খাতা দিয়েও খুল না, তাই না? দেখা যাচ্ছে এদিকে সব খুল না, উপরে ফিরে খুল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হচ্ছে জাহান্নামবাসী, নিজের পুরুষের দিকে আকৃষ্ট হয় আর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে এমন মহিলা আছে, এদের জন্য ইকটিজিং হচ্ছে। তোমরা কিন্তু সাদা, তোমরা হচ্ছে জাহান্নামবাসী। আরো একটা বলা হচ্ছে রুসু হুন্নাকা আসলিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথা খোপা দেখতে উঁচু হয়ে বাঁধা আছে, এই জন্য মুসলিম মহিলাদের জন্য জায়েজ নয় মাথা খোপা বাঁধা, চুটি গেঁথে বেরিয়ে বেঁধে মাথা গাঁথা হচ্ছে ইসলামের নিয়ম। মাথার খোপা বাঁধতে হলে উপরে বাঁধা হবে না, অনেকে আবার চুল বেশি করে দেখাবার জন্য আবার কাপড় লাগায়, কেশের লাগায়, পরচুলের লাগায়, মোটা করে দেখায় যে দেখো আমার মাথার কেশ, আমি সুশ্রী সুকেশী, আচ্ছা আমার দিকে তাকাও, লুক মি। আর লুকমি একটা কাপড়ের কোম্পানিতে, জানেন তো আপনারা কাপড়ের কোম্পানিতে, কোম্পানিতে লেখাই থাকে লুকমি, মানে আপনি তাকাবেন না কিন্তু মানে অফার করছে আমার দিকে তাকাও। লুকমি আছে, টাচমি আছে, কিসমি আছে, এসব এক একটা কোম্পানির নাম, হাসি কথা না সত্যি কথা, সত্যি কোম্পানির নাম আছে লুকমি, টাচমি, কিসমি, আর কি থাকে, আরো কিছু হবে, এসব বেহায়ামি চলছে। সুতরাং এই শ্রেণীর মহিলা, যে শ্রেণীর মহিলারা পরকে আকর্ষণ করতে চায়, হিলে যাওয়া উটের কুঁজের মতো তাদের মাথার খোপা এইভাবে বাঁধা থাকে, উঁচু হয়ে থাকে, পর পুরুষকে দেখে আকর্ষণ করতে চায়, লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না, আমাদের জন্য এবং বলেছেন তোমাদের জন্য লিবাস অবতীর্ণ করলাম, তবে হ্যাঁ তাকওয়ার লিবাস হচ্ছে সব থেকে, তাকওয়ার লিবাস হচ্ছে সব থেকে উত্তম। মহিলা যদি শাড়ি পরে থাকে, মহিলা যদি বোরকা পরে থাকে, মহিলা বোরকা পরলেও মহিলা ল্যাংটা থাকবে, কেন মহিলা বোরকা থাকলেও মহিলা বেপর্দা থাকবে, কেননা তার ভিতরে তাকওয়ার লিবাস নেই। এমন ভঙ্গিমাতে চাল চলছে, বোরকার ভিতরে চললে কি হবে? সে বুঝিয়ে দিচ্ছে যে আমি একজন মাহিলাতুন, হ্যাঁ মুমিনা। সুতরাং লিবাস হচ্ছে দুরকম, এক হচ্ছে বাহ্যিক লিবাস, সেটা ইসলামী লিবাস হতে হবে, আর দু নম্বর লিবাস হচ্ছে তাকওয়ার লিবাস। তাকওয়ার লিবাস না থাকলে মহিলা পুরুষ সবাই লিবাস পুরো সে ন্যাংটা থাকবে। সুতরাং ভাইজান, এই জন্যে এই উদ্দেশ্যে ইসলাম নারীকে নগ্ন পাতলা ছোটখাটো বা আট ষাট দৃষ্টি আকর্ষক লিবাস পড়তে নিষেধ করেছে। কিন্তু সূর্যের আলোকপ্রাপ্তারা, আলোকপ্রাপ্তা কাদেরকে বলে জানেন? যারা আলোক পায়। একশ্রেণীর মহিলা আছে তারা আবার আলোকপ্রাপ্তা, মানে সূর্যের আলো দেহের যতটুকু অংশে যত বেশি লাগবে সে তত বড় আলোকপ্রাপ্তা। এরা কিন্তু আলোকপ্রাপ্তা হওয়ার নামে বেহামি প্রদর্শন করে, সেক্সি ড্রেস ব্যবহার করে, আর সামনে তেঁতুল। এখন যদি আপনারা তেঁতুলের বর্ণনা শোনায়, তার যে লেবুর বর্ণনা শোনায়, তো মুখ দিয়ে পানি পড়বে না পড়বে না? হ্যাঁ হ্যাঁ, তেঁতুল দেখলে নেই ভাবে গুলে গুলে লাল, দেখুন কালো, মুখ সুন্দর শরবত করেন, শরবতটা খান, দেখেন আপনি আপনি পানি পড়বে। এখন যদি একজন মহিলা খোলামেলা ড্রেসের সামনে আসে আপনার চোখে পড়ে, স্বাভাবিক যুবকের মন আকর্ষণ হবে, সেদিকে তাকাতে ইচ্ছা হবে, একবার দুইবার মনের সঙ্গে জিহাদ করবেন, যাদের বুকে পাকা ইমান আছে তারা সারা ফেসে যাবে, ফেসে যাবে, খসে যাবে, খসে যাবে। সুগন্ধিত পোশাক পরিধান করে যদি কোনো মহিলা সামনের দিকে পার হয়ে যায়, চমক চমক করে মুকুর পরে যদি কোনো মহিলা সামনের দিকে পার হয়ে যায়, কোন পুরুষ আছে যে পুরুষ একবার অন্তপক্ষে না তাকিয়ে নিজের চক্ষুকে অবনত করবে? কিন্তু আসলে ইসলাম সুগন্ধ পোশাক ব্যবহার করতে মহিলাদেরকে নিষেধ করেছে, বা সুগন্ধ ব্যবহার করতে নিষেধ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুল্লু আইনিন জানিয়া ওয়াল মারাতু ইযা সাফারাত ফামারাত বিল মাজলিস ফাহিয়া কাদা ওয়া কাদা, ইয়ানি জানিয়া। প্রত্যেক চোখে ব্যভিচার হয়, চোখ ব্যভিচার করে, হাত ব্যভিচার করে, পা ব্যভিচার করে, জিভ ব্যভিচার করে। চোখের ব্যভিচার কি? অবৈধ মহিলার দিকে তাকানো। আর কোন মহিলা যদি সেন্ট ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, সুগন্ধ পাউডার ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে পর পুরুষের পাশ দিকে যায়, আর তার মনে এই থাকে যে আমার সুগন্ধ এ পাক, তাহলে সে বিশ্বাস মেয়ে, এটা আমার ভাষা না, কার ভাষা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বিশ্বাস মেয়ে, সে যতই মুমিন মুসলমান হওয়ার দাবিদার হোক, তার নাম যতই মুসলমানের হোক, কিন্তু সে আসলে ভালো মেয়ে না, বিশ্বাস মেয়ে। সুতরাং সুগন্ধ ব্যবহার করে যাওয়া